আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা বেসময় অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং সংশোধন করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون ترى بلو তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবার বর্গকে হত্যা করব, অতঃপর তার দাবিদারকে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, আমরা নিশ্চয়ই সত্যবাদী। তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক চক্রান্ত করেছিলাম, কিন্তু তারা বুঝতে পারেনি। انظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম, আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তানাবুদ করে দিয়েছি। فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون وأنجينا الذين آمنوا وكانوا يتقون এই তো তাদের বাড়িঘর, তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে। নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে, যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পরহেজগার ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি। স্মরণ কর লূতের কথা, তিনি তার কওমকে বলেছিলেন তোমরা কেন অশ্লীল কাজ করছ, অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো। فَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاءِ بَلْ أَنتُمْ قَوْمٌ تَجْهَلُونَ তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তার কওম শুধু একথাকেই বলল, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, এরা তো এমন লোক যারা শুধু পাক পবিত্র শাস্তি চায়। فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين অতঃপর তাকে ও তার পরিবার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া, কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম। وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا فَسَاءَ مَطَرُ الْمُنذَرِينَ আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি, সেই সতর্ককৃতদের উপর কত না মারাত্মক ছিল সে বৃষ্টি। قُلِ الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى اللَّهُ خَيْرٌ

তখন আল্লাহ বলবেন, তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে? অথচ এগুলো সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না, না তোমরা অন্য কিছু করছিলে। জুলুমের কারণে তাদের কাছে আজাবের ওয়াদা এসে গেছে, এখন তারা কোনো কিছু বলতে পারবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময়? নিশ্চয়ই এতে ইমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخرين যেদিন শিংগায় ফুৎকার দেওয়া হবে অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভমণ্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তাঁর কাছে আসবে বিনীত অবস্থায়। তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো, অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে। এটা আল্লাহর কারিগরি, যিনি সবকিছুকে করেছেন সুসংহত। তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন। من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেই দিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অগ্নিতে অধোমুখে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে। أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তাঁরই। আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই। وَأَنْ أَتْلُوَ الْقُرْآنَ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَقُلْ إِنَّمَا أَنَا مِنَ الْمُنذِرِينَ এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই, এরপর যে ব্যক্তি সৎপথে চলে সে নিজের কল্যাণার্থে সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী। وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ এবং আরো বলুন, সমস্ত প্রশংসা আল্লাহর, সত্তরই তিনি তার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেন, তখন তোমরা তা চিনতে পারবে এবং তোমরা যা করো সে সম্পর্কে আপনার পালনকর্তা গাফেল নন।